السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. دنيا بايرا أمرا إيمان نيا لسنا كوشلام إيمان نوبايرا كوتا بولشلام إيمان بورونا هاي إيمان جون كوري إيمان داك كوري তার জিল্লায় আনতে হয়, তা পরিষ্কার করে তার ঔজ্জ্বল্য আনতে হয় এবং চকচকে চকচকে করতে হয়। যে কোনো জিনিস আয়না, আয়না আপনার রাখা থাকে, ধুলো উড়লে ধুলো বসে বসে আয়নার মুখ দেখা যায় না, আবার সেটাকে সাবান দিয়ে পরিষ্কার কিংবা মুছে দিলে পরে সুন্দর দেখা যায়। এইরকমই আমাদের ইমানের অবস্থা। ইমানের চারিপাশে কাঁচ আছে, সেই কাঁচে কালি পড়ে, যেমন প্রদীপের কাছে কালি পড়ে, সেই কাঁচের কালি বা কালিমা মোচন করতে হয়। কিন্তু এমন কোন কাজ আছে কি যে কাজ করলে ইমান একদম চলে যায়? আসলে আমাদের বুকে যে ইমানটা আছে খুবই সূক্ষ্ম জিনিস। আমরা সবাই কচু গাছ দেখেছি, কচু ক্ষেত দেখেছি, বড় বড় পাতা, কচুর পাতা কিংবা পদ্ম পাতা দেখেছেন। বৃষ্টি হয় তখন পানি সেখানে জমে, কিন্তু পানি পাতার গায়ে লাগে না, তাই না? একটু হাওয়া দিলেই, সামান্য হিলে গেলেই সরাত করে গড়িয়ে নেমে যায়। আপনার বুকে ইমানটা প্রায় কাছাকাছি হয়ে যেত। ইমান যাওয়াটা খুব সহজ, ইমান আনাটা বড় কঠিন। ইমান আনা বড় কঠিন, ইমান যাওয়াটা খুব সহজ। আপনারা জানেন যে উজু করতে কত কষ্ট হয়, উজু করতে আপনার কত কি ধুতে হয়, তাই না? কিন্তু উজুটা নষ্ট হতে কতক্ষণ লাগে? স্লিক হলেই হল আপনার উজুটা চলে যাবে, নামাজ হবে, তাতে নামাজ হবে না, আবার উজু করতে হয়। এরকমই ইমানের আপনার বহু কিছু থাকে। সেই ইমান আপনার বুকে যেন ইমান থাকে, তাতে বহু কিছু থাকে, কিন্তু কাজ একটা করলেই আপনার ইমান চলে যায়। যেমন লক্ষ টাকার গাড়ি, লক্ষ টাকার গাড়িতে বহু কিছু থাকে, দামি দামি পার্টস থাকে, কোনো পার্টসের দাম 1200, কোনো পার্টসের দাম হাজারও, তার থেকেও বেশি, 12000 হতে পারে। কিন্তু এমন একটা পার্টস যে পার্টসটার দাম নগণ্য, অথচ সেই পার্টসটা না থাকলে পরে আপনার গাড়ি অচল হয়ে যাবে, লক্ষ টাকার গাড়ি অচল হয়ে যাবে, মাত্র 1 টাকা দাম। সেটা ভোল্টিউ, এইভাবে ভোল্টিউ থেকে খুলে দেবেন, কি হবে, হাওয়াটা বেরিয়ে যাবে আর আপনার লক্ষ টাকা দামি গাড়ি আর চলবে না। অতএব ইমান জিনিসটাই হল এমন জিনিস যে সামান্য কাজ করলে পরে আপনার ইমান বুক থেকে সরে যাবে, গড়িয়ে যাবে। আপনি কি জানেন এমন কোন কাজ করলে পরে সরাত করে ইমান চলে যায়? ওর একটা উদাহরণ আর কি, কিছু উদাহরণ শুনুন, শুনলে পরে আপনি আন্দাজ করে নেবেন যে হ্যাঁ আর কিছু করলে আপনার ইমান চলে যায়। প্রথম নম্বর হচ্ছে শিরিক। শিরিক করলে আপনার ইমান থাকে না। আপনি নামাজ করছেন, রোজা, নামাজ রোজা সব কিছু করছেন, কিছু বাদ দেন না, কিন্তু শিরিক করে। শিরিক কাকে বলে? আল্লাহর ইবাদতে কাউকে শরিক করা। আর আল্লাহ ইবাদতের শরীক করা আপনার বহু উদাহরণ আছে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে রুকু করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য ক্যাম করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য নজর, অন্যের নামে নজর মানা, অন্যের নামে জবাহ করা, ইত্যাদি ইত্যাদি বহু আছে শরিক। যদি একবার শরিক করে দেন তো আপনার ইমান পুরোটাই কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে একদম। যতই আপনি আমল করুন, যত বড়ই আপনি আমল করুন, বলুন সব থেকে বড় আমল কে করেছেন এই দুনিয়ায়? সব থেকে আমলের সব থেকে বড় কে? সবচেয়ে বেশি আমল কে করেছেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরিক করো, তুমি নবী, আমি জানি তুমি শিরিক করবে না, কিন্তু যদি তুমি শিরিক করো, তোমার এত বড় বড় আমল, রেসালাতের আমল, নবুয়তের আমল, তুমি যদি শিরিক করো, লাইয়াহবাতান্না, অবশ্যই অবশ্যই পণ্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আমালুক, তোমার আমল, আল্লাহ নবীর আমল, সে আমল ধ্বংস হয়ে যাবে কি করলে, শিরিক করলে। আর নিশ্চয়ই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানথুরা। বিশাল পাহাড় পর্বত পরিমাণ, পাহাড় পর্বত পরিমাণ তো সব আসবে। আপনি জানাজার নামাজ পড়লি এক বহুত পাহাড় সমান সব হয়ে যায়, প্রচন্ড পরিমাণের স্বভাব। কিন্তু শিরকের জন্য আল্লাহ তাআলা সেই সমস্ত আমলকে কি করে দেবেন, ধুলি কোনার ন্যায় হবে আমার তোরা, ধুলি কোনার ন্যায় উড়িয়ে দেবেন, কোন দাম নেই। শিরিক করলে মানুষের বুক থেকে ইমান চলে যায়। সংক্ষেপে যেহেতু আমরা নবায়ন করছি, বিস্তারিত দাস বলছি না। নম্বর দুই, যদি মনে করেন যে আপনার এবং আল্লাহর মাঝে কোন ওসিলার দরকার বা ওসিলা আছে, সেই ওসিলা ছাড়া আমি আল্লাহর কাছে কিছু পৌঁছাতে পারি না, কিছু কবুল করাতে পারি না, মাঝে যদি কাউকে ওসিলা মানেন, মাধ্যম মানেন, তাহলে কি হবে, শিরিক হবে। আর শিরিক হলে আপনার ইমান থাকবে না। উদাহরণ, আমরা চাই না, আমরা আল্লাহর কাছে চাই, কিন্তু উনি আমরা ছোটখাটো মানুষ, উনি মাধ্যম হয়ে আল্লাহর কাছ থেকে চেয়ে দেন, উনি আল্লাহর কাছে দোয়া করেন, তাই না? এইভাবে যদি কাউকে ওসিলা মানা হয় বা ওসিলা দরকার মনে করা হয় এবং তার কাছে সুপারিশ করা হয় যে বাবা আল্লাহর কাছে আমার এই জিনিসটা চেয়ে দাও ইত্যাদি, তার উপরে ভরসা রাখা হয়, তাহলে জানতে হবে যে আপনার বুকে ঈমান নেই, আপনি মুশরিক হয়ে গেছেন। নম্বর তিন, মুশরিকদেরকে কাফের মনে না করা, তাদের কাফের হওয়াতে সন্দেহ পোষণ করা অথবা তাদের ধর্ম মতবাদকে সঠিক জ্ঞান করা। কাফেরকে যদি আপনি কাফের মনে না করেন, এই জিনিসটা কিন্তু খুব সত্য। যুবকরা এই জিনিসটা যদি ঠিকমতো বুঝতে না পারে তো বড় সমস্যায় পড়বে এবং তার আমল ধ্বংস হয়ে যাবে। কাফেরকে কাফের মনে করতে হবে, আর মুসলিমকে কাফের মনে করলে সে নিজে কাফের হয়ে যাবে। কাফেরকে মনে না, কাফের মনে না করলে কাফের হয়ে যাবে, আর মুসলিমকে কাফের ধারণা করলে নিজে কাফের হয়ে যাবে। সুতরাং খুব সতর্কতার সাথে আপনাকে জানতে হবে যে মুসলিমকে কাফের বলা যাবে না, আর যে কাফের তাকে কাফের বলা যাবে না। মুশরিকদের ধর্ম ঠিক আছে, এ ব্যাপারে সব ধর্ম সমান, যদি কেউ বলে সব ধর্ম সমান, অনেকেই বলে সব ধর্ম সমান, অনেকে বলে ধর্ম নিরপেক্ষতাবাদী, মানে ধর্ম নিরপেক্ষ মানে কি, আমি কোন ধর্মকে ছোট ভাবছি না। অবশ্য ধর্ম নিরপেক্ষতার আসল মানে হচ্ছে কি, ধর্ম বলে কিছু নেই, বিশেষ করে রাজনীতিতে ধর্ম বলে কিছু নেই, সেটা তো একদম বুঝতেই পারছেন। কিন্তু যদি আপনি মনে করেন ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে কি, যে যা ধর্ম সব পালন করবে, রাজনীতিতে ধর্মের কোন হস্তক্ষেপ নেই, কোন তার কোন সহযোগিতা নেই বা তার প্রয়োজনীয়তা নেই, এইরকম যদি বিশ্বাস করে তাহলে কি হবে, সব ধর্ম সমান কথাটা ঠিক না ভুল? ভুল না। যদি কেউ মনে করে সব ধর্ম সমান তাহলে সে মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। তাহলে ঠিকটা কি, ঠিক হল ইসলামই একমাত্র ধর্ম। অমাইয়াত থেকে গায়ের আল ইসলাম দিনাম ইসলামের বৈশিষ্ট্য হল যত নবী এসেছেন সব নবীকে আমরা বিশ্বাস করি, তাই না? কিন্তু ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম তারা কেবল তাদের নবীকে বিশ্বাস করে, বাকি অন্যকে অবিশ্বাস করে। আমরা কাউকে বলেছি ব্যভিচারীর সন্তান, আমরা কাউকে বলি না যে ব্যভিচারের সন্তান, কিন্তু অনেকে আছে যে অন্য নবীকে ব্যভিচারের সন্তান মনে করে। সুতরাং ইসলাম এমন একটা ধর্ম সবার জন্য কি বলে, আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা যখন অন্য ধর্ম তো নয়, অন্য ধর্মের নবী না, ইসলামেরই নবী, কিন্তু পরবর্তীতে তারা পাল্টে গিয়ে তারা নিজেদের নাম রেখেছে ইহুদি খ্রিস্টান, কিন্তু আসল ধর্ম কি, যখন ঈসা আলাইহিস সালাম ছিলেন তখন তার নাম কি ছিল, ইসলাম। মুসা আলাইহিস সালাম যখন ছিলেন তখন তার ধর্মের নাম কি ছিল, ইসলাম। এভাবে প্রত্যেক নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া কোন ধর্ম নেই। পরবর্তীতে মানুষ সেই ধর্মকে বিকৃত করে তারা নিজে নিজের নাম নিয়েছে, নাসারা, ইয়াহুদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং একমাত্র দিন হল ইসলাম, আর শেষ জামানায় শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর কোন দিন অবশিষ্ট নেই। যখন আকাশে সূর্য এসে গেছে তখন সমস্ত তারা চন্দ্র বা গ্রহ নক্ষত্র বিলীন হয়ে গেছে, তখন আলোহীন হয়ে গেছে, একমাত্র আলো জ্বলবে তা ইসলামের, ইসলামের আলো, নবী মোহাম্মদের আলো। বলবেন তাহলে এটা কি হলো, সবাই যে বাদ দিয়ে শুধু মোহাম্মদ কি বাদ করলেন, তারা আপনারা কি দোষ করলেন? আল্লাহ আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। আল্লাহ তারা জানতেন আগে প্রত্যেক জাতির পিছনে একটা করে নবী থাকবে, তাই না? কারণ তখন যোগাযোগ ব্যবস্থাটা কি ছিল, কঠিন ছিল। আল্লাহ তারা জানতেন যে শেষ নবী যখন আসবেন তারা পরবর্তীতে এমন হয়ে যাবে গোটা পৃথিবীটা একটা সেলুনের মতো হবে, সেলুন মানে বোঝেন তো, সেলুনের চার দেওয়ালে চারদিকে কি থাকে, আয়না বসানো থাকে, সামনে দেখবেন পেছনে দেখবেন। আপনি এখন দেখুন সারা বিশ্বটা, আমি কি আপনার ক্যামেরার মাধ্যমে সারা বিশ্বকে দেখানো যাচ্ছে, আমার ছবি আপনাদের ছবি সারা বিশ্ব দেখছি, আমরাও সারা বিশ্বের ছবি দেখছি। যেখানে যোগাযোগ ব্যবস্থা সেকেন্ডের মধ্যে খবর পৌঁছানো যায় সেখানে নবী পড়া দরকার আছে, একটাই যথেষ্ট, সারা বিশ্বে একটাই নবী। আর এই জন্য শেষ নবী হলেন একজন নবী, আর নবীর প্রয়োজন পড়বে না কেয়ামত পর্যন্ত। আর তার যে ইসলাম, তার যে কোরআন, কেয়ামত পর্যন্ত অক্ষয় থাকবে এবং বলবৎ থাকবে। এমনকি ঈসা আলাইহিসসালাম তিনি যখন আসবেন তখনও তিনি এই নবীর কি করবেন, এই নবীর অনুসরণ করবেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবেন। তিনি আর নিজের কোন নতুন শরীয়ত নিয়ে আসবেন না, নতুন শরীয়ত না। মোট কথা, ইসলামী হল এমন এক ধর্ম যে অন্য ধর্মের মানুষকে যদি আপনি সন্দেহ করেন যে তারা ঠিক আছে, তাদের ধর্ম নিয়ে তারা বেহেস্তে যাবে, তাহলে পরে আপনার বুকে ঈমান থাকবে না। ইসলামী বিধান অপেক্ষা অন্য বিধানকে উত্তম মনে করা, আপনি যদি মনে করেন ইসলামী যে বিধান আছে, কোরআনের যে বিধান আছে, সেই বিধান ছাড়া না না অন্য বিধান ভালো, বর্তমানে আরো ওইগুলো চলে না। যদি আপনি মনে করেন বর্তমানে ওগুলো চলে না, তাহলে আপনার বুকে ঈমান কাফের হয়ে যাবে, প্রথমে মানুষ কাফের হয়ে যাবে, কারণ ইসলামের বিধান এটা কেয়ামত পর্যন্ত চলবে, আর এই বিধান অপেক্ষা অন্য বিধান শ্রেষ্ঠ হতে পারে না। আপনি মানেন না আলাদা কথা, আপনি চালাতে পারেন না আলাদা কথা, আপনি চালাচ্ছেন না আপনার গদি টিকাবার জন্য আলাদা কথা, কিন্তু যদি আপনি মনে করেন যে অচল এটা, বস্তা পচা, এটা সেকেলে, এটা রক্ষণশীল, এটা সেই যুগে চলতো, এখন চলবে না, আরবের বর্বরদের উপর চলেছে, সারা বিশ্বে চলানোর মতো আইন নয়, তাহলে জেনে রাখবেন আপনার বুকে ঈমান নেই, অবশিষ্ট নাই। তাহলে খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে শ্রেষ্ঠ কিছুই হতে পারে না। ইসলামী শরীয়তের কোন অংশকে অপছন্দ বা ঘৃণা করা, হ্যাঁ ইসলাম ঠিকই আছে কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো, এই যেমন দাঁড়িয়ে রাখাটা এটা কেমন, মুখের মধ্যে জঙ্গল রাখা, ঘৃণা করছেন আপনি? দাঁড়িওয়ালা দেখলেই ঘৃণা, আরে অমুসলিম তো দূরের কথা, মুসলিমরা মানে দাঁড়ি রাখলে, দাঁড়ি নিয়ে যারা এমন এমন কাজ করেছে হয়তো খারাপ কাজ করেছে, এবার তার সঙ্গে জুড়ে দেবে। যেমন রাজাকারে, যে রাজাকার আপনাদের দেশে রাজাকার বলা হয়, রাজাকার মানে পাকিস্তানি হয়ে যারা কাজ করেছে তারা রাজাকার, এবার তারা ছিল দাঁড়িওয়ালা, বাস নাম পড়ে গেল দাঁড়িওয়ালা মানে হচ্ছে রাজাকার। বিন লাদেনের দাঁড়ি ছিল, বিন লাদেন বিভিন্ন জায়গাতে যে কাজ করেছে তার জন্য দাঁড়ি রাখানে ওয়ালাই হয়ে গেল লাদেন চাচা, দেখলি দাঁড়িওয়ালা দেখলি বলবে লাদেন চাচা, বুঝতে পারছেন? তালেবানের প্রায় সকলের দাড়ি আছে, এখন দাড়ি দেখলে বলবে তালেবান, এখানে সৌদি আরবে বলছে তালেবান, দাড়ি রাখলে দাড়ি দেখে বলছে তালেবান। তো যদি সে মনে প্রাণে দাড়িকে ঘৃণা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শুধু না, সমস্ত নবীর সুন্নত, আর এই সুন্নত পালন করা ওয়াজিব, তাকে যদি আপনি ঘৃণা করেন তাহলে খবর আছে আপনার বুকে ঈমান নেই। ইসলামে সবই ঠিক আছে, কিন্তু তালাক জিনিসটা, এই বোরকা পরাটা মহিলাদেরকে অর্গলবদ্ধ করে ঘরে বন্দী করে রাখা হেরেমের বন্দী, কবি নজরুল বলেছে হেরেমে বন্দিনী, এটা ঠিক না। আপনি কার প্রতি অভিযোগ করলেন, ঠিক না কার কথা বললেন? আল্লাহর কথা। আপনি যদি এখনই আমার কোন হুজুর, আপনি সম্পর্কে কথাটা আপনার ঠিক না, হুজুর আর হবে না হবে না, আপনি মুখে মুখে কথা বলতে যান মাশাআল্লাহ, কিন্তু বলার একটা পদ্ধতি আছে, বলেন আপনি হুজুর এই কথাটা বললেন, তার দলিল বলতে সাধব আছে, তা আপনি কার আহকামুল হাকিমিনের বিচারে আপনি কি করছেন অভিযোগ করছেন, সেই বিচারের আপনি প্রতিবাদ করছেন যে বিচার ঠিক না, এই বিচার ঠিক হলো না, সবকিছু আছে সব ধর্মের, কিন্তু নারী পুরুষের সমান অধিকার ইসলামে নেই। হ্যাঁ, একজন লিখছে হ্যাঁ নারীর মর্যাদা আছে ইসলামে, ইসলামে নারীর পদতলে বেহেস্ত, আবার ইসলামে আছে নারীকে গরু ছাগলের মতো মারো, আছে কোথাও ইসলামে যে নারীকে গরু ছাগলের মতো মারো? কিন্তু সুরা নিসার ওই আয়াতটা দেখে যে স্ত্রীকে মারার অনুমতি দেওয়া হয়েছে, নিচে মায়ের কথা তারপর নিচে কার কথা, স্ত্রীর কথা, কোন সময়ে মারতে হবে কোন অবস্থায় মারা যাবে সেসব উল্লেখ নেই, নারী নারী নারী, আর নারীর পায়ের তলায় বেহেস্ত আছে মানে আপনার বইয়ের পায়ের তলায় আপনার বেহেস্ত নেই, তাই না, মায়ের পায়ের তলায় বেহেস্ত, আর মারার অনুমতি আছে মানে মাকে মারার অনুমতি নেই, কাকে মারার অনুমতি আছে, স্ত্রীকে, কোন স্ত্রীকে মারার অনুমতি আছে, যে স্ত্রী আপনার উপদেশ নেয় না, যে স্ত্রীকে আপনি বিছানা ত্যাগ করছেন অথচ সে শাস্তিকে শাস্তি মনে করে না, অবাধ্য স্ত্রী, তাকে বাধ্য করাবার শেষ পদ্ধতি তালাক দেওয়ার আগে, বিচ্ছেদ ঘটানোর আগে আপনার একটা শেষ প্রচেষ্টা, তাও বলা হয়েছে এমন মারবে না যাতে শিক্ষা, উদ্দেশ্যটা কি সংশোধন, উদ্দেশ্য ভেঙে ফেলা নয়, উদ্দেশ্য হচ্ছে সংশোধন, কিন্তু তারা এভাবে বলছে কোন ধর্ম যাতে মানে মহিলাকে গরু ছাগলের মতো মারার অনুমতি দেয়, বুঝতে পারছেন, বাংলাদেশের এক মহিলাকে মারা হয়েছিল, তার চোখ বন্ধ হয়ে গেছিল, তার নাম কি কি যেন কি মঞ্জুর, রোমানা মঞ্জুর এসেনি কোন নাম ছিল, তার চরিত্র যা হবে হোক, মারেছে স্বামী, সে স্বামী ইসলাম মানে কিনা সন্দেহ, আমার মনে হয় ইসলামের সে ভক্ত ছিল না, তো মারার পরে যখন প্রতিবাদ মিছিল বের হচ্ছে তখন মাথা খোলা বুক খোলা মহিলারা বলছে কি যত দোষ নন্দ হোস, কাদের এই মোল্লাতন্ত্রের দোষ, এই মোল্লাদের দোষ আর মৌলবাদীদের দোষ, ও মৌলবাদী ওরা হচ্ছে মৌলবাদীদের দোষ, কেন মৌলবাদীরা বলে মারা অনুমতি আছে, ও স্বামী যে মেরেছে সেই মারাতে অনুমতি আছে কিনা তাও যে খোঁজ নিয়ে দেখল না, সে কোরআনের বিধান মেনে মেরেছে নাকি তার স্ত্রী এমন কাজ করেছে যে মার খাওয়া বরং তাকে আরো কিছু করার সে যোগ্য ছিল, সেসব কিছুই দেখল না, দোষ হয়ে গেল কার, তাই না, দোষ হয়ে গেল, সবাই সবাই সবাই রাম বলে আর আমি করলি দোষ হয়, তাই না, সবাই সব সবাই দোষ করবে কিন্তু আমি করলি দোষ, তো মুশকিল তো এখানেই, সব পাখিতেই মাছ খায় মাছ রাঙ্গা নাম হয়, তো এইভাবে তারা শুধু ইসলামকে দায়ী করছে, বলছে কি ইসলামে অনুমতি আছে বলি সে তার স্ত্রীকে মেরেছে, কেন আর অন্য স্ত্রী মারে না, মুসলিমরা তাদের স্ত্রীকে মারে না, তারা কোন কোরআনের অনুমতি পেল, কোরআনের দোষ হয়ে গেল, কোরআন একটা জায়গাতে অনুমতি দিয়েছে তার মানে কি, ব্যাস একে ঘৃণা করবে, যদি তুমি ঘৃণা করো তোমার বুকে ইমান নেই, ইমান থাকবে না, কোন জিনিসকে অপছন্দ ঘৃণা করা যাবে না, তুমি তার ব্যাখ্যা খোঁজো, যদি তোমার মনে না ধরে তোমার জ্ঞানে না ধরে তোমার বিবেকে বাঁধে এই আইনটা কেমন লাগছে, ঠিক আছে তো ব্যাখ্যা খুঁজো, ব্যাখ্যা না খুঁজে তুমি আলা তুল বলবে না এটা ভালো না, এটা অবৈজ্ঞানিক, এটা অসামাজিক, এটা হচ্ছে অত্যাচার অন্যায়, এই শ্রেণীর যদি আপনি কথা বলেন তাহলে ইমান নেই আপনার বুকে, ইসলামী শরীয়তের কোন অংশকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ উপহাস করলে আপনার বুক থেকে ইমান চলে যাবে, আল্লাহ নিয়ে আল্লাহ রসুল নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে কত ব্যঙ্গ করা হচ্ছে, তার মাথাকে বোম বানানো হচ্ছে, তারপরে ছোট্ট একটা শিশু তার কোলে দিয়ে বলছে নবী হ্যাঁ, তারপরে রঙ্গিলা রসুল অমক তমক, তাকে কত রকম যে কথাগুলো বলাও মানে উচ্চারণ করাও কঠিন জিনিস, রসুল রসুলের নামে অপবাদ, শিশুকে বিবাহ করেছে যে দুধ পান করা শিশু তার কোলে বসিয়ে দিয়ে তাকে কত ব্যঙ্গ করছে, এইভাবে নবীকে ব্যঙ্গ করার শাস্তি হল হত্যা। তবে আগেই বলেছি যে হত্যা কে করবে? সরকার। অতএব যদি আপনি আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেন, রাসুলকে নিয়ে ব্যঙ্গ করেন, ইসলামের কোন জিনিসকে নিয়ে ব্যঙ্গ করেন, দাড়িকে নিয়ে ব্যঙ্গ করেন বা বোরকাকে নিয়ে ব্যঙ্গ করেন, তাহলে জানতে হবে যে আপনার বুকে ইসলাম নেই, কোন রকমের ব্যঙ্গ করা যাবে না, আর কাউকে ঠাট্টা করা যাবে না। আপনারা জানেন কোরআন মাজিদের কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছিল সূরা তওবা, যেখানে কিছু লোক কিছু মুশরিক আল্লাহ নবীর প্রতি এবং সাহাবাদের প্রতি ব্যঙ্গ করেছিল, বলেছিল যেমন এখনো বলে, খেতে ওস্তাদ, এই মোল্লারা খেতে খুব পারে, পেটে তারা পেটুক, দাওয়াত খুঁজে বেড়ায় আর খায় খুব, আর কাদের বেলাতে কাপুরুষ, কাদের বেলাতে নেই, এদের শক্তি নেই, ইত্যাদি ইত্যাদি কাদের জন্য বলা হয়েছিল, সাহাবাদের জন্য বলা হয়েছিল। এরা খালি খায় আর সাহাবি শুনলেন, শুনে বললেন যে আল্লাহ আমি আল্লাহ রসুলকে খবর দেব, তাদের বিরুদ্ধে এমন সমালোচনা, আমি গিয়ে রাসুলের রাসুল সাল্লাহ ইসলামের কাছে খবর পৌঁছানোর আগেই দেখছি তার কাছে আকাশবাণী হয়ে গেছে, ইয়াহাদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম ওয়া ইস্তাহজিউ ইন্নাল্লাহ মুখরিজুম মা তাহজাবুন। মুনাফিকরা ভয় মানে কথা বলার পরেও আজকালকার যুগের মুনাফিকরা যা বলছে, এ তো সে মুনাফিক কিনা জানার উপায় আছে? আপনি কথাটা বুঝছেন কিন্তু আসলে তার অন্তর পরীক্ষা করা মুশকিল, কিন্তু অন্তর্জামি আল্লাহ। আর সেই সময়ে মানে অবাক লাগে যে সঙ্গে সঙ্গে যখন কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে খবর করে দেওয়া হচ্ছে, আর সেই সময়ে মানে এত বড় দুঃসাহস, মানে বিশ্বাস নেই তো, এই জন্য বিশ্বাস নেই, অথচ অন্য মানুষ খবর হয়ে গেল তাই নিশ্চয়ই সত্যি আল্লাহর নবী, না বিশ্বাস নেই, খবর হয়ে গেল তবুও বিশ্বাস হয় না, ওরা মানে ভয় করছে, আশঙ্কা করছে খবর হয়েছে, হ্যাঁ তোমাদের বুকে যা আছে আল্লাহ তারা বের করে দেবেন। তারপরে ওয়ালা ইনসা আলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, না হুজুর এমনি ঠাট্টা করে বলছিলাম, সত্যি কি বটে, এবার কি বাঁচার জন্য, বাঁচার জন্য যে না আপনাকে এমনি বললাম মজাক করে বললাম, আপনি কিছু মনে করেন না, বলা হয় না, হয় না, আল্লাহ তাআলা বলেছেন কুলিস্তাহজিউ ইন্নাল্লাহ মুখরিজুম মা তাহজাবুন, তারপর বলছেন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউ লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ওজর পেশ করছো, ওজর পেশ করো না, আর ঠাট্টা করার বিষয় পাওনি, জিনিস পাওনি, আল্লাহকে নিয়ে ঠাট্টা করছো, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা করো, ব্যঙ্গ করার, বিদ্রুপ করার, মজাক করার আর জিনিস পাওনি, পরম ওজর পেশ করো না, তোমরা কাফের হয়ে গেছো এই মেলানোর পর, ইন্না ফান তায়েফাতিন মিনকুম নুআযিব তায়েফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন, তোমাদের এক অংশকে মাফ করলো, এক অংশকে মাফ করবো না, অপরাধী একে আমি অবশ্যই শাস্তি দেব। তো কোন রকমের ব্যঙ্গ করা যাবে না, মানে আপনি মজা করেও বলবেন কি হুজুর খুব খাচ্ছেন, আমি জানছি আপনার মনে নেই, আপনি একটু কিন্তু ঠাট্টা করা একটা বিষয় আছে তো, হুজুরের দাড়িখানা একদম মানে কি আর বলবো পাটের দড়ি লাগে, পাটের দড়ির সঙ্গে আমার দাড়ি ঠিক আছে লাগছে পাটের দড়ির মতো, কিন্তু বলা যাবে? হ্যাঁ সেরকম তো, এখানে দাল্লাতে গেলাম, দাল্লাতে ট্রেনিং দিতে গেলাম গাড়ি চালাবার, তো একজন গাড়িতে হাত দিয়ে বলছে, গাড়িতে হাত দিয়ে বলছে এই করে, হাত এ শোক, হাত শোক, শোক মানে কি কাঁটা, আজই বললো দাঁড়িয়ে বলছে কাঁটা, তো আমি বললাম তুমি ঠাট্টা করছো জানো এটা শুনে তো রাসুল, বলছে না সৌদি বলছে আমি সৌদি তোমার দেশে কাজ চন্দ্র কথা একশো দানে ছিল বেচারি, সে বলছে তুমি জানো এই কথায় পড়াশোনা করলে জানো, যাই হোক শেষকালে বোঝানোর পর সে জানি না আল্লাহ, তো এই যে একটা অহংকার ব্যঙ্গ বিদ্রুপ মানুষের বুকে থাকে এটা খুব খারাপ জিনিস, যদি রাসুলের সুন্নতকে নিয়ে তুমি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করো তাহলে নিশ্চয়ই তোমার বুকে ইমান থাকবে না, আর কিছু ইমান থাকে না, জাদু করলে জাদু শিখলে জাদু কাটাবার জন্যও জাদু শেখা যাবে না, জাদু করা যাবে না, জাদু শেখা যাবে না। যদি কেউ জাদু করে জাদু শেখা, তার কি হবে? সে কাফের হয়ে যাবে। জাদু করার শাস্তি হল হত্যা। অতএব জাদু করলে জাদু পর কাফের হয়ে যায় মুসলিম। এখন যদি কোন মুসলিম জাদু করে তাহলে সে মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের পৃষ্ঠপোষকতা ও তাদেরকে সাহায্য করা, মুসলিমদের বিরুদ্ধে মুসলিম সাহায্য করতে পারে না, কাফেরদেরকে সাহায্য করতে পারে না। তার কারণ মুসলিমদেরকে কাফের মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করলে কি হবে? ইমান থাকবে না। তবে হ্যাঁ, হক না অন্যায়, নাই অন্যায় হক, সত্যিকার হবে কোন সময় করা যাবে কোন সময় করা যাবে না, এসব বিভিন্ন মশলা মশাইল আছে। এটা আমভাবে বলা হলো যে তুমি ইসলামকে ঘৃণা করো, মুসলমানদেরকে ঘৃণা করো। এর আগে আপনারা শুনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সব লা ইলাহা ইল্লাল্লাহ বললে লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে ক্ষতি হবে আপনার মনে ব্যথা পাবে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে জয় হবে সেখানে আপনার মনে আনন্দ হবে। এটাই হচ্ছে নীতি, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আপনি যদি এর উল্টো করেন তার মানে ইসলামের প্রতি দরদ নেই আর অমুসলিমের প্রতি দরদ রাখেন, তাহলে জানতে হবে আপনার ইসলাম আপনার ইমান ঠিক না। নিজেকে ইসলামের শরীয়তের ঊর্ধ্বে ভাবা। যদি মনে করেন যে আপনি খালাস, আপনি ইসলামী শরীয়তের ঊর্ধ্বে, তার মানে শরীয়ত এসেছে সাধারণ মানুষের জন্য, তারপরে আস্তে আস্তে ধাপে চড়বে। যে কোন সংগঠনের নীতি আছে না, এতদিন এই করলে তারপরে এই হবে, এতদিন করলে তারপরে এই হবে, তারপরে রুকুন হবে, তারপরে নেতা হবে, সব নিয়ম আছে। তো এদেরও তাই আছে, শরীয়ত সাধারণ মানুষের জন্য, পালন করতে করতে তরিকতে পৌঁছবে, তারপর তরিকত আচরণ করতে করতে শেষকালে হাকিকতে যাবে, হাকিকত পৌঁছে গেলে তারপরে একদম মারে ফাদা, মারে ফাদা পৌঁছলে মার ফুর্তি। আর তখন কিছু নেই, হালাল হারাম সব সমান, হালাল হারাম কিচ্ছু নেই, নামাজ পড়া লাগে না, রোজা রাখা লাগে না, হারাম মদ খাওয়া সব মানে সব হারাম, গাঁজা খাওয়া যায় ইত্যাদি, তাদের কাছে হারাম বলে কিছু নেই। এই মার ফুর্তি। যদি কোনো মানুষ মনে করে যে আমি শরীয়তের বাইরে, শরীয়ত আমাকে মানতে হয় না, তাহলে জানতে হবে তার পক্ষে ইমান নেই, এ দাবি তার ভুল। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে মারেফাতে কে বেশি শ্রেষ্ঠ ছিলেন? আবু বাকর। রাসূলের পরে কে? আবু বাকর। তার মধ্যে মারেফাত ছিল না? মারেফাত মানে কি? জানা। মারেফাত মানে জানা, পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয়। তো ওরা বলে যে ওয়া আবু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একিন আসা পর্যন্ত রবের ইবাদত করো। একিন মানে কি? প্রত্যয়। একিন বললে একিন হয়ে গেছে, একিন নেই। তো একিন আসা পর্যন্ত আল্লাহ বলেছেন ইবাদত করো। অথচ ওখানে একিন মানে কি? একিন মানে মৃত্যু। ওরা ওইটা একিন মানে একিন বলছে। যাই হোক, তো ওরা করে নিয়েছে যে ইবাদত এতক্ষণ পর্যন্ত করতে হবে, তারপরে আর করতে হবে না ইবাদত, বাস আর ভর্তি। যদি এরকম কেউ মনে করে যে আমি শরীয়তের ঊর্ধ্বে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, দিনের প্রতি কোন ভ্রুক্ষেপ নেই, দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, দিনের শিক্ষা না শিখে, আর না তার শিক্ষার প্রয়োজন আছে বলে মনে করে, আর না আমল করে। কত কষ্ট করে আমরা কত ভাইদেরকে দাওয়াত দিচ্ছি, অবশ্য কিছু বিষয় আছে তারা হয়তো সন্দেহ করে যে এদের দিন ঠিক না, এরা ইমান নষ্ট করে। আরে মাকতবুত দেওয়া যাবে ওখানকার ইমান, আরে ওরা হুজুর উল্টাপাল্টা করে, উল্টাপাল্টা করো ওয়াহাবি, ওরা ওয়াহাবি দেশে টাকা কামাতে এসছে, ওয়াহাবি টাকা নেবে কিন্তু দিন নেবে না। এদের দিন হচ্ছে ভেজাল, এদের দেশে ওলিয়া উলিয়া নেই, আজি বললা একটা মাজার নেই, ওলিয়া উলিয়া বলতে নেই এদেশে, দেশ কম ভালো হলো, হ্যাঁ একটা উলিয়া উলিয়া নেই। তারপরে এ দেশে কি ইসলাম মানে, তারা সবে বরাত মানে না, তারা মহরম মানে না, তারা সবে মেরাজ মানে না, মিলাদ করে না, মিলাদ করে না, আজি মাঝে মাঝে মিলাদের দাওয়াত হয়, বেশ বেশ হালুয়া পরোটা খাওয়া হয়, পোলাও, তারপরে গোসে ভাতে খাওয়া হয়, এখানে সবে দাওয়াতই নেই, দাওয়াতের বালাই নেই। সবে বরাতে রাতে একজন এসেছে আমার আমার কাছে, এসে বলছে হামিদ ভাই কোন দেশ, কি হলো? কোন জায়গার লাইট আলো মোমবাতি সব কিছুই দেখি না, হালুয়া পরোটাও দেখি না, করেছেন নাকি বাড়িতে? কি ব্যাপার? হ্যাঁ আমাকে জিজ্ঞেস করছে এখানে মাত্র দাওয়াতে দাঁড়িয়ে, কোন দেশ, কোন ইসলাম যেখানে আজকের রাতে কোন লাইটিং নেই, কোন ইয়ে নেই, আজকে রাতে এত রাকাত 100 রাকাত নামাজ পড়তে হয়? দেশের কথা, আপনি নতুন এসছেন তো এই জন্য, তাতে বিশেষ করে আমরা একবার ওমরা করতে গেছিলাম, মনে আছে কেসলের সাথে আমরা একবার শবে বরাতের রাতে ওমরা করতে গেছিলাম, আর সেই রাতে হারামে নামাজ হচ্ছিল, ছিলেন হারামে নামাজ হচ্ছিল, তো সেখান থেকে বাংলাদেশে এক নেতা এসেছিল, সেখানে গিয়ে প্রচার করলো যে সৌদি আরবে শবে বরাতের নামাজ হলো, আমরা নামাজ পড়লাম, বা সৌদি আরবে শবে বরাতের নামাজ হয়, যেমন অনেকে প্রচার করে সৌদি আরবে মাজারে মাজারে চাদর চড়াতে হয় না, আর সৌদি আরবে দেখে এলাম হুজুরের কবরে চাদর চড়ানো আছে, তাই না? এইভাবে গিয়ে প্রচার করে তারা যেটা স্বার্থের সেটা করছে, কিয়াম কিয়াম বিদার, আরে হুজুরের রওজার সামনে কিয়াম হচ্ছে, লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড় করছে, এটা তো কিয়াম, এইভাবে তারা প্রচার করে। তো সেই দিনে রাত্রে সত্যিই নামাজ হচ্ছিল, শবে বরাত ছিল, কিন্তু শবে বরাতের নামাজ নয়, কিসের নামাজ হচ্ছিল? চন্দ্রগ্রহণ লেগেছিল, চন্দ্রগ্রহণের নামাজ। মুশকিল এখানে যে জাহেলরা বোঝে না, ভাবে কি আমাদের বাংলাতে কথা বলে শাখা হাতি শাখা নারে বিড়াল বলে ভাত বাড়ে, এমন কি তার মানে বিড়াল বসে আছে আশ করে যে কখন ভাত খাবো কখন ভাত খাবো, বিড়াল তার ঠিক ভাত দেওয়া হয়, তো শাখা হাতি শাখা হাতে, বা আমাদের দেশে মেয়েরা চুড়িও পড়ে, একটু হাত নাড়ে ঝনঝন করে শব্দ হয়, তো সেই মহিলা বাড়ির ভিতরে আমরা ঝনঝন করে শব্দ করছে হাত নাড়ছে, আর বিড়াল মনে করছে কি যে আমার জন্য ভাত বাড়ছে ভাত খাবো, এক ঘটনা ঘটছে আর সে ভাবছে ঝড়ে কাক মরে ফকির সাহেবের কেরামত দিবা, আরে পড়ছে নামাজ, কিসের নামাজ? চন্দ্রগ্রহণের নামাজ হচ্ছে, আর ওরা ভাবছে কি যে শবে বরাতের নামাজ হচ্ছে, বুকটা কি ওই দিকে দুইয়া দুয়ে চা কত হয়, দুইয়া দুয়ে কত হয় চা, কিন্তু চাকে খুব খিদে লাগে, দুদিন তিন দিন খেতে পাইনি, তাকে আপনি জিজ্ঞেস করেন দুই যুক্ত দুই কত, বলবে চারটা রুটি, রুটিটাই আগে বলা দরকার, তুমি আগে দুই যুক্ত জিজ্ঞেস করছো, তাই না? তো এইরকম অবস্থা কিছু মানুষের আছে যারা মনে করে, তো দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এদেশে দিন যে শহীদ দিন আছে, শহীদ আকিদা আছে, এদেশে আর অলিয়া উলিয়া নেই তা নয়, এদেশে মাজার নেই, কারণ ইসলামে মাজার নেই, ইসলামে মাজার নেই, অতএব এদেশকে যদি আপনি ঘৃণা করছেন, আপনি দেখবেন ইসলামের দিকে ডাকা হলে আসবে না, ইমান খারাপ হয়ে যাবে, বেশ আসবে না আসবে না, গাধা জল খাবে না, আবার কাউকে খেতেও দেবে না, এই ঠাট্টা ব্যঙ্গ বিদ্রোহ, এই কাউসা খাওয়ার জন্য যায়, এই জল্য কাউসা খেতে, ইত্যাদি ইত্যাদি বলে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে, আপনাদেরকে বলে আয় কাপসা খেতে তুই আয়, সমস্যা কি? না না আমাদের কি মানুষ কি মিসকিন নাকি ফকির নাকি? আরে মিসকিন ফকির হওয়ার কথা না, আসলে ওর ইলমের প্রতি অনীহার, ইলেম শিখতে আসবে না, যারা ইলমের প্রতি অনীহা প্রকাশ করে তাদের জন্য তাদের বুকের থেকে ইমান চলে যায়, ওমান না আলাদা জিক্রি ফাহিন্নালাহু মাইশাতান দানকা, যে আমার জিকির থেকে যে আমার উপদেশ থেকে যে আমার কোরআন থেকে যে আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য রয়েছে দুটো শাস্তি, দুনিয়ার বুকে তাকে আমি সংকীর্ণতাময় জীবন দেব, ঠিক আছে, সংকীর্ণতাময় জীবন দেব, নাই নাই চাই চাই খাই খাই খাই খাই হাতে দই পাতে দই তবু বলে কই কই, সবসময় যেন সংকীর্ণতা, কোন সুখ পাবে না, আর একটা শাস্তি দেবো কেয়ামতে, কেয়ামত কায়েম হবে তখন তাকে উঠাবো আমি অন্ধ করে, ওনাক শুরু হই ইয়াউমাল কিয়ামতি আমা কালা রাব্বিল মা হাসাবতানি আমা, এরকম কি ব্যাপার, আমি তো দেখতে পেতাম কিন্তু আমি অন্ধ হলাম কেন? আল্লাহ তখন বলবেন এই জবাবটা যখন, এখন তোমাকে ডাকা হয়েছিল আমার আয়াতকে তুমি তখন কি মানে গুরুত্ব দাওনি, এর জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। মোট কথা এই কয়েকটা জিনিস উদাহরণ বা নমুনা স্বরূপ, এই শ্রেণীর কাজগুলো করলে আপনার কি হবে, ভোগ থেকে ইমান চলে যাবে, আল্লাহ তাআলা আমাদের ইমানের হেফাজত করুন, আল্লাহ আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।